আসিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় 47তম আজিম শান ইসলামী জলসার সম্মানিত সভাপতি অত্র 9নং হেলাতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইএমআই মাসাজেদ এবং ওলামাই কেরাম, এই এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং আমার পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে আজকের এই আজিম শান ইসলামী জলসায় অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ দিনের বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআনে কারিম এবং সহি হাদিস থেকে আপনাদের সামনে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে এ পর্যন্ত সবর ধারণ করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কোরআন সুন্নাহর প্রতি গভীর মনোযোগী হয়ে দিনই আলোচনা শোনার যে মহান রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আসলে রাত্রি অনেক হয়ে গিয়েছে, এখন আপনাদের এলাকায় মনে হয় 11:30টা তেমন রাত্রি না মনে হয় নাকি? জি, আমাদের অঞ্চলে 11:30টা কিন্তু অনেক রাত্রি। আমাদের এলাকায় বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আপনার 10:30-10:30টার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়, 10:00টার মধ্যে সর্বোচ্চ শেষ হয়ে যায়, কিন্তু আমরা এখন রাত 11:30টা আমরা আলোচনা মাত্র শুরু করতেছি। তো আলহামদুলিল্লাহ, হয়তো আপনাদের এলাকায় এরকম নিয়ম প্রচলিত রয়েছে এবং আমার জীবনে এরকম জায়গাও দেখেছি যেখানে রাতের 3টায় বয়ান করতে দিয়েছে, এরকম জায়গাও বাংলাদেশে আছে। তো আপনারা কতক্ষণ থাকতে পারবেন ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর আলোচনা বেশি রাত পর্যন্ত দীর্ঘায়িত করব না, কারণ প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মানুষের কয়েকটা হক আছে, নিজের নফসের একটা হক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা হক আছে, নিজের আহালের একটা হক আছে, সব হকগুলো যথাযথভাবে আদায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, ইন্নালি রব্বিকা আলাইকা হাক্কান ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কান ফাতু কুল্লাযী হাক্কিন হাক্কাহু। তোমার রবের একটা হক আছে, তোমার নফসের হক আছে, তোমার আহলের হক আছে, প্রত্যেকের হক প্রত্যেককে যথাযথভাবে দাও। তাহলে সারা রাত ওয়াজ শুনতে গেলে একদিকে হয়তো আপনি এ প্লাস পাবেন, কিন্তু অন্য সাবজেক্টে ফেল করে বসে থাকবেন। কালকে যখন অফিসে যাইবেন তখন অফিসের কাজ যথাযথভাবে করতে পারবেন না, যখন কৃষি কাজ করতে যাবেন সেখানে আপনার যথাযথ কাজ করতে পারবেন না, যখন ব্যবসা বাণিজ্য করতে যাবেন সেখানে আপনার কাজ যথাযথভাবে করতে পারবেন না। অর্থাৎ একদিকে বেশি ঝুঁকে পড়লে অনেকগুলো দিকের ক্ষতি হবে। এজন্য আমরা সবগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে জানার বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা ইতিপূর্বে অনলাইনে হয়তো আলহামদুলিল্লাহ আমার অনেক আলোচনা শুনেছেন, কিন্তু সরাসরি আজকে আপনাদের সাথে প্রথম দেখা। আলহামদুলিল্লাহ আপনাদের মনোযোগ, আপনাদের উপস্থিতি প্রমাণ করতেছে যে আপনারা আসলেই কোরআনে কারিম এবং সহি হাদিসকে ভালোবাসেন। কারণ আমাদের আলোচনা শোনার জন্য যারা আসেন তারা কিন্তু ভিন্ন ধরনের শ্রোতা, তারা স্বাভাবিক সমাজে প্রচলিত শ্রোতা না, তারা সুমধুর কণ্ঠস্বর শোনার জন্য আসেন না, তারা হরিণের গল্প শোনার জন্য আসেন না, তারা বুজুর্গের কিচ্ছা কাহিনী, বুজুর্গ এখান থেকে এক পা দিছে মক্কাতে, এক পা দিছে আরেক পা মদিনায় দিছে, আবার চোখ বন্ধ করে বাংলাদেশে চলে আসছে, একজনের পাসপোর্ট ভিসা সব হারাই গেছে, মক্কা মোকাররমা চোখ বন্ধ করছে, বাংলাদেশে ঢাকা আসে পৌঁছে গেছে, একজন রাত্রে উঠছে তিনটার সময় এখান থেকে এক পা দিছে আফ্রিকা জঙ্গলে চলে গেছে, এইরকম আলহামদুলিল্লাহ এসব বয়ান শোনার জন্য আমাদের শ্রোতা দর্শকেরা আসে না। আমাদের শ্রোতা দর্শক যারা আসেন তারা আসেন মূলত কোরআনে কারিম শোনার জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই একটি সহি হাদিস শোনার জন্য। এজন্য তারা কষ্ট করে এত রাত পর্যন্ত বসে থাকেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যে মাকসাদ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এত রাত্রেও আমরা বসে আছি, আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নার দুই একটি কথাবার্তা শুনে আল্লাহ পাক আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন আমাদের পোস্টারের মধ্যে আলোচ্য বিষয় লেখা ছিল। আলহামদুলিল্লাহ আজকে যুব সমাজের মধ্যে, মুসলিমদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। একটু আগে আমাদের ছোট ভাই ডাক্তার ভাই অনেক সুন্দর আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কিভাবে খাদ্য ভেজাল দিয়ে আমাদেরকে ক্ষতি করা হচ্ছে। এটা শুধু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ক্ষতি নয়, এটা ইসলামের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে মারাত্মক অপরাধ, এবং এটা শাস্তি মৃত্যুদণ্ড। আপনার কেউ যদি খাদ্যে ভেজাল মিশায়, কেউ যদি ফরমালিন মিশায়, ক্ষতিকর কোনো দ্রব্য, ক্ষতিকর কোনো জিনিস মানুষের নিকট বিক্রি করে, ইসলামের দৃষ্টিতে তার শাস্তি মৃত্যুদণ্ড। কারণ সে অনেক মানুষকে হত্যাকারী, অসংখ্য মানুষের মধ্যে সে রোগ ব্যাধি ছড়িয়ে দিচ্ছে, এটা বিরাট অপরাধ। তো আলহামদুলিল্লাহ এই সচেতনতা যেমন মানুষের মধ্যে তৈরি হচ্ছে, আজকে আমাদের যুবক ভাইদের মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছে যে এখন আর গান গাওয়ার ওয়াজ চলবে না, বক্তাও নাচবে শ্রোতাও নাচবে, এরকম বাংলাদেশে ওয়াজ মাহফিল হয়, দেখছেন কিনা জানি না, এরকম ওয়াজও আছে, বক্তা স্টেজে নাচে আবার শ্রোতারাও নাচে, বক্তা গান গায় শ্রোতারাও গান গায়। আলহামদুলিল্লাহ সচেতনতা তৈরি হয়েছে যে গান গাওয়ার নাচার ওয়াজ এখন আর যুব সমাজ আলহামদুলিল্লাহ পছন্দ করেন না, তারা এখন কোরআন এবং সুন্নাকে পছন্দ করেন। আবার দেখা যায় মাহফিল শুরু হয়েছে সাতক্ষীরা থেকে, চলে গেছে দিনাজপুরের দিকে, আবার চলে গেছে সিলেটের দিকে, আবার চট্টগ্রামের দিকে, একদিকে থাকে না। আলহামদুলিল্লাহ এখন যুব সমাজ এবং সচেতন মুসলিম সমাজ বিষয় ঠিক করে দিচ্ছেন বক্তাদেরকে। এটা খুবই জরুরি বিষয় যে বিষয়ের ভিতরে কথা বলবেন, তিনি এই বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সেটা বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন সেটা শোনাবেন আমাদেরকে। এই জন্যই আমাদেরকে এত কষ্ট করে আপনারা দাওয়াত দেন। সমাজের সাধারণ শ্রেণীর অনেক একেবারে অল্প যারা ইনকাম করেন, স্বল্প আয়ের মানুষ, তারাও অনেক কষ্ট করে একশোটা টাকা দেন, পাঁচশোটা টাকা দেন, এক হাজার টাকা দেন একটা মাহফিল করার জন্য। কিন্তু দেখা যায় এই মানুষগুলোর, সাধারণ মানুষগুলোর টাকা পয়সা নিয়ে সাধারণ মানুষের সাথে তামাশা করা হয়। ওয়াজ মাহফিলের নামে কতক্ষণ গল্প গুজব, কতক্ষণ খেলতামাশা, কতক্ষণ হাসি ঠাট্টা, এগুলো করে এই সাধারণ জনতার, মুসলিমদের এই অর্থের সাথে, এই সহযোগিতার সাথে ঠাট্টা করা হয়, তামাশা করা হয়। এই জন্য বিষয় ঠিক করে দেওয়া এটা খুবই জরুরি বিষয়। আজকে আমাদের বিষয় হলো সদাচরণ ও সালাত। এটা আপনাদেরকে আগেই আলহামদুলিল্লাহ জানানো হয়েছে, তবে দুটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক লম্বা বিষয়। সদাচরণের আলোচনা করলেও সারা রাত শেষ হবে না, সালাতের আলোচনা করলেও সারা রাত শেষ হবে না, দুটাই জরুরি এবং খুব লম্বা বিষয়। তা আমরা দুইটার উপরেই অল্প অল্প কিছু কিছু আলোচনা করব, সদাচরণের উপরে কিছু আর সালাতের উপরে কিছু। আজকের আমাদের এই ক্লাসের বিষয়বস্তু হলো এই দুইটা, একটা হলো সদাচরণ আর একটা হলো। তবে আপনাদের একটা অভ্যাস দেখছি এতক্ষণ পর্যন্ত, আমি ফলো করছি যে এই এলাকার শ্রোতারা কেমন। কারণ একজন দায়ীর বৈশিষ্ট্য হলো তিনি যে এলাকায় দাওয়াত দিতে যাবেন সেই এলাকার দায়ীদেরকে নিয়ে তার গবেষণা করতে হবে, সেই এলাকার মাদ্রুদেরকে নিয়ে যাদের সামনে দাওয়াত উপস্থাপন করা হবে তাদেরকে নিয়ে গবেষণা করতে হবে তারা কোন ধরনের। তা আপনাদের মধ্যে একটা জিনিস দেখছি, আপনারা বেশিরভাগ নীরবতা পছন্দ করেন, চুপচাপ বসে থাকেন, কিছু জিজ্ঞেস করলেও বলতে চান না। এই অভ্যাসটা একটু ছাড়তে হবে আমাদের ক্লাসে, কিছু জিজ্ঞাসা করলে বলতে হবে, যতটুকু জানেন জানার আলোকে বলতে হবে। এখন আধুনিকতার যুগ, বিজ্ঞান প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ, এখন সৃজনশীলতার যুগ। এখন কিন্তু আগের সিস্টেমের লেখাপড়া নাই, এখন লেখাপড়ার অনেক পরিবর্তন। সুতরাং ওয়াজ মাহফিলেরও ক্লাস, এই ক্লাসেরও পরিবর্তন। আলহামদুলিল্লাহ এই ক্লাসে একবারে সবচেয়ে উচ্চ শ্রেণীর শিক্ষিতও আছেন, আবার নাম লিখতে জানেন না আমাদের এরকম সম্মানিত ভাইয়েরাও আছেন। এটা একটা মজার ক্লাস যেখানে সব শ্রেণীর, সব পেশার, সব বয়সের ভাই বোনদেরকে নিয়ে একটা সুন্দর ক্লাস। সুতরাং এই মজার ক্লাসটার মধ্যে কথাবার্তা না বললে, কিছু উত্তর না দিলে ক্লাস কিন্তু সুন্দর হবে না। এই জন্য যা জিজ্ঞাসা করবো একটু কষ্ট করে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের ক্লাসের বিষয়বস্তু কি কি আজকে? প্রথমে যদি বিষয় না বুঝি তাহলে তো আমরা গভীরে প্রবেশ করতে পারবো না। তাহলে একটা হলো সদাচরণ আর একটা হলো সালাত। সদাচরণ, সদাচরণ মানে আচরণের ক্ষেত্রে সৎ হওয়া, আচরণ সুন্দর হওয়া। এই সুন্দর আচরণ আজকের জামানায় আমরা হারিয়ে ফেলেছি, মুসলিমরা হারিয়ে ফেলেছি, কিন্তু ইহুদিরা, খ্রিস্টানরা এই সুন্দর আচরণটা গ্রহণ করে নিয়েছে। দেখবেন অমুসলিম দেশে যাই দেখেন, ইউরোপে যাই দেখেন, আপনি একটা দোকানে ঢুকবেন, দোকানদার আপনার সাথে কি ব্যবহারটা করবে, কি সুন্দর ভাষায় কথা বলবে, আপনি জিনিসটা কিনে চলে যাচ্ছেন আপনার সাথে কিভাবে একটা আচরণ করবে, এই আচরণটা মুসলিম দেশে পাবেন না, আমাদের দেশে পাবেন না, কোনো মুসলিম দেশে পাবেন না। তারপরে রাস্তাঘাটে আপনি বিপদে পড়ছেন, তাদের আচরণ, তাদের কথাবার্তা, দেখা যায় ইসলামের এই মৌলিক শিক্ষাগুলো, আমাদের শিক্ষাগুলো তারা নিয়ে গেছে। এই সদাচরণের গুণ থাকার কথা ছিল কার? আমাদের। আল্লাহর জমিনে সবচেয়ে সদাচারী ব্যক্তি ছিলেন কে? এটাও জানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যার সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের ভিতরে জমিনে যত মানুষ আছে, যত মানুষ দুনিয়াতে এসেছে এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদের সকলের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উসওয়াই হাসানা। সুবহানাল্লাহ, আমার রাসূলের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আচরণ কেমনে করতে হয়, মায়ের সাথে আচরণ কেমনে করতে হয়, বাবার সাথে আচরণ কেমনে করতে হয়, স্ত্রীর সাথে আচরণ কেমনে করতে হয়, সন্তান সন্ততির সাথে মা বাবার আচরণ কেমনে করতে হয়, প্রতিবেশীর সাথে আচরণ কেমনে করতে হয়, আত্মীয় স্বজনের সাথে আচরণ কেমনে করতে হয়, আম মুসলমানের সাথে আচরণ কেমনে করতে হয়, একজন অমুসলিমের সাথে আচরণ কেমনে করতে হয়, সব আচরণ জমিনে শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, কিন্তু বক্তা কমান করবে না। আমরা বলবো না যে সবাই জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, এটা বলবো না, এটা বলা সুন্নতের খেলাফ। খালি ওয়াজ করলে হবে না, ওয়াজ সুন্নতের পদ্ধতিতে সালাফদের মানহাজে ওয়াজ করতে হবে। ওয়াজ করার জনপ্রিয় হওয়ার অনেক টিপস আছে, কৌশল আছে, এগুলো আমরাও জানি, কিন্তু জানলেও সেগুলো অনুসরণ করা যাবে না, কারণ ওয়াজ দিয়ে আমরা জনপ্রিয় হওয়া, বক্তা হওয়া আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য তাওহীদ এবং সুন্নাকে আল্লাহর বান্দাদের সামনে তুলে ধরা, দাওয়াত সহি দিনের দাওয়াত পৌঁছায় দেওয়া, সহি আকীদার দাওয়াত পৌঁছায় দেওয়া। এই জন্য ওয়াজও করতে হবে সুন্নত পদ্ধতিতে, সালাফদের মানহাজে। সালাফরা কখনো সবারই বলতেন না চিৎকার করে আকাশ বাতাস কাঁপাই, আসমান জমিন কাঁপাই, আল্লাহ আকবার কন, সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, এরকম কমান করতেন না। তবে কোরআন কারিমের আয়াত শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস শুনে আপনারা নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির আসকার গুলো মাহফিলের মধ্যে চলতেই থাকবে, চলতেই থাকবে, কিন্তু নির্দেশ দিয়ে নয়। আমাদের দেশে কোন কোন জায়গায় দেখবেন জানাজার নামাজের মধ্যে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, জানাজার নামাজের মধ্যে জিজ্ঞেস করে, আপনারা বলেন তো দেখি লোকটা কেমন ছিল, সবাই কয় লোকটা ভালো ছিল, তিনবার জিজ্ঞেস করে, কত বড় ডাহা, প্রতারণা, তামাশা করা। যদি একটা চোরও মারা যায়, একটা সন্ত্রাসীও মারা যায়, খারাপ একটা মানুষ মারা যায়, জানাজা জিজ্ঞাসা করলে লোকটা কেমন ছিল ভাইয়েরা বলেন তো দেখি, কেউ কেউ কেউ চোর ছিল, সন্ত্রাসী ছিল, খারাপ ছিল, সবাই বলবো ভালো ছিল। তো ভালো ছিল মানে মিথ্যা সাক্ষী দিছে, লোকটা খারাপ সাক্ষী দিছে মিথ্যা, আর তার অন্তরের অবস্থা, তার খাতেমা বিল খায়ের শেষ অবস্থা কিভাবে হয়েছে এটা সে জানে কিভাবে, এটা তো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন জানে। লোকটা ভালো না খারাপ এটার ফয়সালা করবেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল্লাহ আলামিন। তবে আমরা বাহ্যিকভাবে যেটুকু দেখেছি সেটা আমরা ভালো দেখলে ভালো বলবো, খারাপ দেখলে খারাপ বলবো, সেটা নিজের থেকে বলবো, সেটা ইমাম সাহেব জিজ্ঞাসা করবে না লোকটা কেমন ছিল। লোকটা মারা যাওয়ার সাথে সাথে মাইকে যখন প্রচার করা হয় অমুক মারা গিয়েছেন, শোনার সাথে সাথে জনগণের একটা প্রতিক্রিয়া থাকে, মানুষ বলে উঠে লোকটা খুব ভালো ছিল, আহারে লোকটা আজকে মারা গেল, লোকটার কথাবার্তা কত সুন্দর ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, আর চোর হইলে মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে, ভালো কাজ হয়েছে, লোকটা খুব খারাপ ছিল, মানুষের অনেক কষ্ট দিত, জুলুম করত। এই যে কথাটা মানুষ বলে, আল্লাহ রাব্বুল আলামিন এইটার ফয়সালা করেন, এইটা অনুযায়ী আল্লাহ ফয়সালা দেন। কিন্তু ওখানে সবাই রিজিক বললাম, সবাই বলেন কেমন আছে, সবাই বললো ভালো ছিল লোকটা, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেন না। এজন্য আপনারাও তাসবিহ বলবেন, জিকির আজকার করবেন, এটা জিকিরের মজলিস, হালাকায় জিকির এটা। তবে হালাকায় জিকির মানে আবার মনে করবেন না, আমাদের দেশে হালাকায় জিকির বললে মনে করে যে বক্তার গলা ধরে ঝুলতে হবে, লাফ মেরে স্টেজে উঠে যাইতে হবে, এদিকে দৌড় দিতে হবে, এদিকে দৌড় দেওয়া লাগবে, বাস ধরে উঠে যাইতে হবে। হালাকায় জিকির মানে এটা না। হালাকায় জিকির মানে যেখানে কোরআন এবং সহি সুন্নার আলোচনা হবে ওইটাই হালাকায় জিকির। হালাকা মানে বৈঠক, জিকির মানে জিকিরের বৈঠক। এ ওয়াজ মাহফিল, হালাকায় জিকির, তারপরে মজলিসুদ্দিন, এইগুলো সব একই জিনিস, নাম ভিন্ন ভিন্ন কিন্তু জিনিস একটা। সুতরাং জিকিরের মজলিসে বেশি বেশি আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে। সদাচরণ, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে মিষ্টবাসী, কোমলবাসী বানায় জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, পাবিনা রাহমাতিন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে লান ফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাবিনা রাহমাতিন মিন আল্লাহি লিনতা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় রহমত, কত বড় অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোমলবাসী বানিয়েছেন, মিষ্টিবাসী বানিয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, যদি আপনি কর্কশবাসী হইতেন, কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, যদি আপনি সাহাবীদের সাথে মানুষের সাথে খারাপ আচরণ করতেন, লান ফাদু মিন হাওলিক, যে মানুষগুলো আপনার চতুর্পাশে দুনিয়ার বিভিন্ন স্থান থেকে সমবেত হয়েছে, এই মানুষগুলো কোনোদিনও আপনার পাশে থাকত না। সুবহানাল্লাহ। সব মানুষ আপনার থেকে দূরে সরে যেত যদি আপনার আচরণ খারাপ হইত, কর্কশ হইত, রুক্ষ হইত, বদমেজাজি হইতেন, তো একজন সাহাবীও আপনার পাশে থাকত না। কিন্তু আপনার মিষ্ট ভাষার কারণে, কোমলতার কারণে এই লক্ষাধিক সাহাবাই কেরাম আল্লাহর জমিনে বিভিন্ন স্থান থেকে আপনার চতুর্পাশে সমবেত হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি দাওয়াতের এত বরকত কিসের কারণে? সদাচরণের কারণে, মিষ্টবাসীর কারণে, কোমলবাসী হওয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিমের সাথে না, অমুসলিমদের সাথেও এত সুন্দর আচরণ করতেন, যেই সুন্দর আচরণ দেখে কত শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মসজিদে নববীতে এক লোক এসে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দিচ্ছে মসজিদের ভিতরে। কোন জায়গায়? মসজিদের ভিতরে এক বেদুইন দূরের থেকে এসে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন চোখ বড় করে করে তার দিকে তাকায়। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন দৌড়ায় গিয়ে ওই লোককে ধাক্কা দিয়ে বের করে দিবেন, ধরে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা থামো, কিছুই বলা যাবে না, তাকে কিছুই বলা যাবে না, থামো, সে প্রস্রাবটা শেষ করে নিক। প্রস্রাব শেষ করা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনো ধমক দেন নাই, কোনো সাহাবীকেও ধমক দিতে দেন নাই। আধুনিক বিজ্ঞান বলতেছে প্রস্রাবের মাঝখান দিয়ে যদি তারে ধমক দেওয়া হইতো, তার প্রস্রাব বন্ধ হয়ে যদি দৌড় দিত, এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে কারো স্বাস্থ্যের ক্ষতি হবে, বিন্দুমাত্র ক্ষতি হবে, এই ক্ষতি করার জন্য জমিনে আসেন নাই। সুবহানাল্লাহ। তার পুরোপুরি প্রস্রাব করা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বেদুইন, এদিকে আসো, তুমি যেখানে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলা এটা তো আল্লাহর ঘর। ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ ওয়া তিলাওয়াতিল কোরআন ওয়াস সালাহ, এটা তো আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর, এখানে কোরআনে কারিম তেলাওয়াত হয়, এখানে আল্লাহর জিকির হয়, এখানে সলাত হয়, এটা তো প্রস্রাব করার জায়গা না। আল্লাহর এই বান্দা দেখলো, আরে আমি এরকম একটা জায়গায় এসে প্রস্রাব করে দিলাম, তাও আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধমক দিলেন না, কোন মাত দিলেন না, কোন কর্কশ ভাষায় কথা বললেন না। উনি তো সত্যিকারের নবী, সত্যিকারের রাসূল, সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস দাসীর সাথে, গোলামের সাথে, চাকরের সাথেও এত সুন্দর আচরণ করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি কাত্তুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন তার নিজের হাত দিয়ে কাউকে প্রহার করেন নাই, মারেন নাই, কোন স্ত্রীকেও জীবনে কোনোদিন প্রহার করেন নাই, স্ত্রীকেও কোনোদিন মারেন নাই, কোন কর্কশ ভাষায় কথা বলেন নাই, রুক্ষ মেজাজে কথা বলেন নাই। আমি দীর্ঘ 10 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কিন্তু আমাকে কোনোদিন ধমক দিয়ে বলেন নাই, এই আনাস তুমি এটা কেন করছো, এটা কেন করো নাই, এরকম কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে আমাকে বলেন নাই। সুবহানাল্লাহ, কেমন আচরণ! আজকে অনেক ভাই দেখা যায় নামাজি, বাড়িতে আবার বউ পিটায়, এরকম নামাজি ভাইও আছে না? স্ত্রীর সাথে রুক্ষ ব্যবহার, খারাপ ব্যবহার করে, খারাপ ভাষায় কথা বলে। আবার অনেক মা বোনেরও আছে নামাজি, রোজাদার, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, খারাপ ভাষায় কথা বলে। অনেক সন্তান আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার কথা শুনলে মেজাজ গরম হয়ে যায়, বউয়ের কথা শুনলে ভালো লাগে, মায়ের কথা শুনলে খারাপ লাগে, এরকম সন্তানও আছে না? আবার বাপের কথা শুনলে খুব খারাপ লাগে, বন্ধু বান্ধব নিয়ে দিনের পর দিন আড্ডা দিতে খুব ভালো লাগে, এরকম সন্তানও জমিনে আছে। একজন মুসলিম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাহ, মা বাবার সাথে কথার দিক থেকে, আচরণের দিক থেকে, কার্যক্রমের দিক থেকে, খেদমতের দিক থেকে, সব দিক থেকে তোমাকে এহসান করতে হবে। সুবহানাল্লাহ, এহসানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ঠিক একইভাবে মা বাবা ও সন্তানের সাথে সদাচরণ করতে হবে। সন্তানকে ডাকার সময় অত্যন্ত সুন্দর ভাষায়, অত্যন্ত আদরের ভাষায় সন্তানকে ডাকতে হবে। লোকমান আলাইহিস সালাম কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের সাথে তার কথাগুলো আল্লাহ তুলে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। বারবার সন্তানকে ডাক দিচ্ছেন ইয়া বুনাইয়া, আরবি ভাষায় সবচেয়ে আদরের, সবচেয়ে মহব্বতের ডাক হইল ইয়া বুনাইয়া। আমাদের দেশে বলে না ও মনা, আপনাদের দেশে কি কয়? ছোট বাচ্চারে বলে যে এক এক অঞ্চলে এক এক ভাষায় অত্যন্ত আদর যত্ন করে ডাকে মানুষ, যে এদিকে আসো বাবু, এদিকে আসো, একটু আদর যত্ন করে। ঠিক মা বাবা ও সন্তানের সাথে আদরের সাথে, স্নেহের সাথে, মহব্বতের সাথে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কার কাছে পাঠাইছেন? ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা ও হারুন, ইযহাবা ইলা ফিরাউন, নবুয়তের দায়িত্ব দিলাম, নবুয়তের দায়িত্ব নিয়ে ফেরাউনের কাছে চলে যাও। ইন্নাহু তাগা, কারণ ফেরাউন তাগুত হয়ে গেছে। তবে খেয়াল রাখবা, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনের সাথে কথা বলার সময়ও অত্যন্ত কোমল ভাবে, মিষ্ট ভাবে, ভদ্র ভাবে, সুন্দর আচরণে কথা বলবা। সুবহানাল্লাহ, ফেরাউনের মতো তাগুত তার সাথেও আল্লাহ বলতেছেন, আমার নবীরা খবরদার, তাকে দাওয়াত দিতে যাবা, তার সাথে কথা বলবা, কিন্তু কথা বলার সময় অত্যন্ত ভদ্রভাবে, মিষ্টভাবে, কোমলভাবে তাদের সাথে কথা বলবা। আজকে আমাদের মধ্যে এক আলেম আরেক আলেমকে গালি গালাজ করে ওয়াজ মাহফিলে। ওয়াজ মাহফিল মানে গালি গালাজের ময়দান। দেখা যায় আমাদের আমাদের সমাজে যেটা ওয়াজ মাহফিলে এখন অনেক ভাই অনেক বোন এখন ওয়াজ মাহফিলে যেতে চায় না, ওয়াজ মাহফিলের কথা শুনলে না না যাওয়া যাবে না। এখানে কোরআন সুন্নাহর দিনের কোনো কথা হয় না, চারিত্রিক সংশোধনের কথা কথা হয় না, সমাজ সংশোধনের কোনো কথা হয় না, খালি এক হুজুর আরেক হুজুরের গালি গালাজ করে। অমুক কাফের, অমুক মুনাফেক, অমুক মুশরিক, অমুক ইহুদির দালাল, অমুক খ্রিস্টানের দালাল, এগুলো শুধু ওয়াজ মাহফিলে। কিভাবে আমরা দুনিয়াতে শান্তিতে থাকব, কিভাবে মাদক মুক্ত হব, কিভাবে আমরা দুর্নীতি মুক্ত হব, কিভাবে আমরা সন্ত্রাস মুক্ত হব, কিভাবে আমরা সমাজে সুন্দর সুখীভাবে বসবাস করব দুনিয়াতে, কিভাবে আমাদের আখেরাতটা সুন্দর হবে, এগুলো ওয়াজ মাহফিলে বয়ান নাই। ওয়াজ মাহফিলে বয়ান হলো শুধু একজনের বিরুদ্ধে একজনের হিংসা বিদ্বেষ ছড়ানো। এই ওয়াজ মাহফিলও আমাদের বন্ধ করা দরকার। আমাদের ওয়াজ মাহফিলের কালচার সংস্কৃতি হবে সুন্দর আচরণে, সুন্দর কথার মাধ্যমে দাওয়াত। এই জন্য আল্লাহ পাক দায়ীদেরকে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আমার দিকে তোমার রবের দিকে ডাকো, তবে কেমনে ডাকবা? বিল হিকমা, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে। সুবহানাল্লাহ, দাওয়াত দিতে গেলেও দায়ীর ভাষা হবে মিষ্টি ভাষা, সুন্দর ভাষায় দাওয়াত দিবা। মাউইযা আল হাসানা, সুন্দর উপদেশ, সুন্দর কথার মাধ্যমে মানুষ দ্বীনের প্রতি উদ্বুদ্ধ হবে। এজন্য দেখবেন একজন আসে জিজ্ঞাসা করলো, হুজুর মধু কাকে বলে, মধুর সংজ্ঞাটা দেন, মধু তো চিনি না, আপনারা তো মধুর দেশের মানুষ, কি বলেন? এখন ধরুন দূরের এক মানুষ মধু চিনে না, জিজ্ঞাসা করলো হুজুর মধু কাকে বলে, মধু তো চিনলাম না জীবনে, মধু নাম শুনছি, কোরআনে কারিমে মধুর কথা আছে, আছে না? মধুটা কেমন? তখন আমি দুইভাবে মধুর সংজ্ঞা দিতে পারি। একটা সংজ্ঞা দিতে পারি, মধু হলো এমন এক জিনিস, মৌমাছি নামক এক ধরনের পোকা আছে, এক ধরনের প্রাণী আছে, এরা বিভিন্ন ফুলের উপরে গিয়ে রস সংগ্রহ করে, ভিতরের থেকে রসগুলো টেনে নিয়ে আসে, চুষে নিয়ে আসে, আনার পরে এরা এদের পেটের ভিতরে থাকে, এরপরে এরা এখান থেকে এই রসগুলো সংগ্রহ করে এক জায়গায় একত্রিত করে, এক জায়গায় জমা করে, এবং অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ এক ধরনের তরল পদার্থ তারা তৈরি করে। এই তরল পদার্থটার নাম হলো মধু। যে লোক জীবনে মধু খায় নাই সেও বলবে, ভাই আমাকে একটু মধু আনি দাও, মধুর কেজি কত, কোথায় পাওয়া যায়, একটু খাই দেখি, কারণ এটার মধ্যে পুষ্টি আছে, ভিটামিন আছে, অনেক কিছু আছে। আবার আমি যদি সংজ্ঞাটা অন্যভাবে দিই, আমি যদি বলি ভাই শোনেন, মৌমাছি নামক এক ধরনের প্রাণী আছে, ওই প্রাণীগুলো বিভিন্ন ফুলের থেকে রস সংগ্রহ করে, রস সংগ্রহ করার পরে এগুলো তাদের পেটে যায়, পেটের থেকে এগুলো পায়খানা করে, পায়খানা করে যে জিনিসটি বাহির হয় ওই জিনিসটার নাম হলো মধু। সংজ্ঞা কিন্তু ঠিক আছে, আমার সংজ্ঞা কি ভুল হয়েছে? ঠিকই তো, এগুলো তার পেটের থেকে তো বাহির হয়, মৌমাছির পেটের থেকে বাহির হয় না? তা আমি তো সত্য কথাই বলছি, কিন্তু এই সংজ্ঞাটা শোনার পরে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি মধু খায়ও তো বমি করে বের করে দেওয়ার জন্য চেষ্টা করবে, কি খাইলাম হায়রে, কি খাই ফেলছি। তাহলে দুইটাই মধুর সংজ্ঞা, একটা সংজ্ঞা দেওয়ার কারণে মানুষ মধু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর একটা সংজ্ঞা দেওয়ার কারণে মধু খাইলে সেই মধু আবার বমি করে দেওয়ার চেষ্টা করে। এজন্য একজন দায়ী তার বাসার কারণে, তার বাসার কোমলতার কারণে, মিষ্টির কারণে অনেক মানুষ দ্বীনের প্রতি উদ্বুদ্ধ হবে। আবার দায়ী যদি হয় কর্কশ রুক্ষ মেজাজের, আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাবে, দাওয়াতের উল্টা উল্টা অ্যাকশন হবে, মানুষ দ্বীনের দিকে না এসে দ্বীন বিমুখ হয়ে যাবে। যদি নামাজি নামাজি মারামারি করে, বেনামাজি বলবে আলহামদুলিল্লাহ মসজিদে যায়নি, খুব ভালো হয়েছে। মসজিদে গেলে নামাজে নামাজে মারামারি করে, আমি মসজিদেও যাই না নামাজও পড়ি না, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কি বলেন? নামাজে নামাজে মারামারি করে তো বেনামাজি খুশি হয় না, যে আমি নামাজ পড়ি নাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তাহলে নামাজে নামাজের ভিতরে যদি আচরণ সুন্দর হইতো, নামাজে নামাজের আচরণ যদি সুন্দর হইতো, একজন আরেকজনকে মহব্বত করতো, তাহলে কিন্তু ভিতরে মধুর সম্পর্ক দেখলে বাহিরের মানুষও মসজিদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হইতো। আজকে নামাজি নামাজি মারামারি করার কারণে বেনামাজি ভাই বোনেরা কয় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, নামাজে পড়ি না। কারণ হাত বাঁধা লই মারামারি, এখন যিনি নামাজ পড়ে না তার তো হাতও বাঁধা লাগে না, কি বলেন? যিনি নামাজে পড়ে না উনার হাত বুকেও বাঁধতে হয় না, নাভির নিচেও বাঁধা লাগে না। তো উনি তো কোনো গ্রুপে নেই আর উনার মারামারিও নাই, উনি এই গ্রুপের বন্ধু ওই গ্রুপের বন্ধু, তাহলে নামাজ না পড়লেই তো সুবিধা। নামাজি নামাজি মারামারি করার কারণে তাদের আচরণ খারাপ হওয়ার কারণে দাওয়াতের উল্টা অ্যাকশন হইতেছে। যদি তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকতো, আচরণ ভালো থাকতো, তাহলে কিন্তু ওর অ্যাকশনটা এরকম হতো না। মাদকাসক্তি সমাজে দিন দিন ব্যাপক আকারে খারাপ আকার, মারাত্মক আকার ধারণ করতেছে। আপনাদের এলাকায় মনে হয় মাদকাসক্তি নাই, আছে না? সারা বাংলাদেশ মাদকের সাগরে ভাসতেছে। এই মাদকাসক্ত যুবক গুলাকে যদি সুন্দর আচরণের মাধ্যমে, কোমল আচরণের মাধ্যমে আমরা যদি কাছে টেনে নিতে পারতাম, দ্বীনের সঠিক জ্ঞান দিতে পারতাম, এই যুবক গুলো মাদকাসক্ত হইতো না। কিন্তু আমরা মাদকাসক্ত বলি তাদেরকে ঠেলে দিছি, সমাজ থেকে দূরে সরিয়ে রেখেছি, তাদেরকে আমরা যত্নে সুন্দর ভাবে কথা বলে সুন্দর আচরণে ফিরানোর জন্য কেউ চেষ্টা করি না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, জীবনের সর্বক্ষেত্রে সদাচরণের প্রভাব, এবং সদাচরণটা একটা ইবাদত। একজন মুমিনের সাথে আপনার দেখা হইল, মুমিনকে সালাম দিলেন, দুজনে সালাম বিনিময় করলেন, একজনের দিকে একজন তাকায় একটা মুস্কি হাসি দিলেন। এই মুস্কি হাসি দেওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। খালি একটা মুস্কি হাসি দিবেন, এই এক হাসি দিয়ে আপনার সব সগীরা গুনাহ মাফ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক খালি একটা হাসি দিলেও গুনাহ মাফ করে দেয় এক মুমিনের সাথে এক মুমিনের। আজকে মুমিন মুমিনকে দেখলে সালাম দেয় না, সালাম দিলেও সালামের জবাব নেয় না, তাকায় তাকায় দেখে যে আমারে সালাম দিল তার টুপি আমার দলের টুপির সাথে মিলছে কিনা, তার পাঞ্জাবি আমার দলের পাঞ্জাবির সাথে মিলছে কিনা, এই লোকটা আমার দলের কিনা। যদি আমার দলের হয় সালামের জবাব নিবে, আমার দলের না হইলে সালামের জবাবও নেওয়া যাবে না, সালামের জবাবটাও নিবে না যদি নিজের দলের না হয়। মানে দলবাজি, ফেরকাবাজি, গ্রুপবাজি, তাআসুব মুসলিম উম্মার মধ্যে এত প্রকট আকার ধারণ করছে। এখন মুসলিমে মুসলিমে একজনের সাথে একজন আচরণ করার ক্ষেত্রেও লক্ষ্য করে আমার দলের কিনা। আমার দলের হইলে একশোটা ভুল করলেও কোনো ভুল নাই, আমার দলের বাহিরের হইলে একটা ভুল করলেও এটা বিরাট করে দেখানো হয়, দলের হইলে কোনো অসুবিধা নেই। ইদানিং দেখবেন যে আমাদের বাংলাদেশে তাবলিগ জামাতের ভাইয়েরা জোরে সরে প্রচার করেন যে ইন্ডিয়ার মাওলানা সাহাব নামক একজন মুরব্বি আছে, আছে না? ওই মুরব্বি নাকি অনেক খারাপ খারাপ কথা বলছে, অনেক খারাপ খারাপ কাজ করে ফেলছে, উনি অনেক কুফরি কথা বলছে, অনেক শেরেকি কথা বলছে, জঘন্য জঘন্য নাকি কথা বলছে। আচ্ছা, কথাগুলো কি এখন বলতেছে না আরো আগের থেকে বলতেছে? কথা কয় না, কথাগুলো কি হঠাৎ করে এই দুই এক মাসের মধ্যে, এক বছরের মধ্যে বলছে না আরো দশ বছর আগের থেকে বলতেছে? তো দশ বছর আগের থেকে যদি বলে, এই দশ বছর পর্যন্ত টঙ্গীর ময়দানে এসে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তিনি মোনাজাত করছেন, তখন কেন এগুলা দোষগুলা ধরা হলো না? তখন কোথায় ছিল এগুলা কথাগুলা? তখন বলছে না উনি? অনেক আগেই তো লিখছে, অনেক আগেই বলছে, তো তখন তো কেউ উনার বিরুদ্ধে কিচ্ছু বলে নাই, সব চুপ করেছিল। তার অর্থ হলো দুইটার যে কোনো একটা হয় আর ভুলগুলো তখনও বুঝতে পারছেন, কিন্তু নিজের দলের হওয়ার কারণে বলেন নাই। এখন দলের সাথে একটু খারাপ সম্পর্ক, এই জন্য তার সব বাইরে গেছে। তাহলে আরেকজনের সাথে কয়দিন পরে খারাপ সম্পর্ক হলে আরো বাইরে, এখন যিনি মোনাজাত করেন কয়দিন পরে উনার সাথে যদি সম্পর্ক খারাপ হয় তো উনার কতগুলো বাইরে দেখবেন। তাহলে বোঝা গেল আমরা এমন অবস্থায় আছি যে নিজের দলে নিজের গ্রুপে নিজের ফেরকা থাকলে তখন এগুলো আর বলি না কিছু, যত দোষ করুক যত খারাপ কথা বলুক, যখনই উনি একটু দলের সাথে খারাপ সম্পর্ক হয় তখন তার দোষটি বাহির হয়। যে মানুষগুলো এখন মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রচার চালাচ্ছেন, এই মানুষগুলোই এই আলেমুল আমারাই কিছুদিন আগে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে এরকম প্রচার চালাইতো, চালাইতো না? ওয়াজ মাহফিলে খালি জাকির নায়েকই বলছে, জাকির নায়েকই বলছে, জাকির নায়েক ইসলাম থেকে খারিজ হয়ে গেছে সব। তাহলে বোঝা যায় যাকে আমরা পছন্দ করি না তার নামে খালি এগুলো গাইতেই থাকে, এটাই আমাদের অভ্যাস। এক কিছুদিন জাকির নায়েক, কিছুদিন সাফ, কিছুদিন অমুক, কিছুদিন অমুক, যাকে পছন্দ হয় না তাকে, আর যাকে পছন্দ হয় তাদের শুধু গুণগান আর কারামতি বুজুর্গি, এটা আমাদের ফেতরাত। এই ফেতরাতটাও মুসলিম উম্মার জন্য মারাত্মক ক্ষতিকর। একজন মুসলিম আমার দলের হইলেও, আমার গ্রুপের হইলেও, আমার তরিকার হইলেও, যদি তিনি শেরেক করেন, বেদাত করেন, দিন বিরোধী কাজ করেন, দিন বিরোধী কথা বলেন, আমি তার সাথে নাই, তার পক্ষে নাই। আরেকজন মুসলিম আমার গ্রুপের না, আমার তরিকার না, আমার দলের না, কিন্তু তিনি তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তিনি আমার দলের না হইলেও আমার ভাই। এই ভ্রাতৃত্বের সম্পর্ক আজকে আমাদের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। ভ্রাতৃত্বটা হবে তাওহীদের ভিত্তিতে ভ্রাতৃত্ব, শেরেকের ভিত্তিতে ভ্রাতৃত্ব না। শেরেক করলে সে আমার মায়ের পেটের ভাই হলেও সে আমার ভাই না। এজন্য সাহাবাই কেরামদের মধ্যে দেখবেন অনেক সাহাবি ছিলেন শেরেক করার কারণে, মুশরিক থাকার কারণে মায়ের পেটের ভাইকেও তারা ভাই মনে করতেন না, ভাই বলতেন না। আবার সে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দূর দূরান্ত থেকে, আফ্রিকা থেকে এসে ইসলাম গ্রহণ করছেন, সেই কালো মানুষটাকে সাহাবাই কেরাম ভাই বানাই নিছেন, সুবহানাল্লাহ। কিসের কারণে? তাওহীদের কারণে। বেলাল তাওহীদের অনুসারী, এই জন্য ভাই। আর মক্কাতে মদিনাতে নিজের মায়ের পেটের ভাই তাওহীদ মানে না, এই জন্য তারা ভাই হিসাবে স্বীকৃতি দেন নাই, এটার নাম ইসলাম। এজন্য আমার ভাই ও বোনেরা সবসময় সর্বক্ষেত্রে নিজের মেজাজকে স্বাভাবিক রেখে, নিজের আচরণকে কোমল রেখে, সুন্দর রেখে, সদাচরণের মাধ্যমে জীবন যাপন করবেন, পরিবারেও শান্তি আসবে, ব্যক্তি জীবনেও শান্তি আসবে, সমাজেও শান্তি আসবে, দুনিয়াতে তো শান্তি আসবে আসবে, আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে সদাচরণ করার তৌফিক দান করুন। এবার আসেন দ্বিতীয় বিষয়। দ্বিতীয় বিষয় কি? সালাত। সালাত মানে কি? নামাজ। মাশাআল্লাহ, সব তো জানেন, ওয়াজ তো সবে জানেন আপনারা, খালি আমল করলে হয়। ওয়াজ আমার থেকেও বেশি জানেন, কিন্তু আমলের অভাব। তবে এগুলো আলোচনা করলে বারবার আমলের প্রতি আমাদের স্পৃহা তৈরি হবে, জানা কথাগুলাই। এবার আসেন নামাজ তো অনেক লম্বা আলোচনার বিষয়, তো সংক্ষেপে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব যে সালাত কেন আদায় করতে হবে, কেন নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে অসুবিধা কি, নামাজ পড়াটা জরুরি কেন। এক নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকে ফরজ করে দিয়েছেন, নামাজকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। কতদিন পর্যন্ত? কয় বছর? দশ বছর নামাজ পড়বা, এরপরে অবসরে চলে যাবে, বিশ বছর পড়বা তারপরে অবসর, ৩০ বছর পড়বা অবসর, এরকম আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের গোলামি করো, তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আল্লাহর ইবাদত করে যাইতে হবে, অপশন নাই। অপশন হবে কবরে, এমন অবসর, হাজার হাজার বছরের অবসর, দুনিয়াতে যখন এবাদত করে যাবা, কবরে গেলে জান্নাতের বিছানায় জান্নাতের পোশাক পরে, জান্নাতের দিকে দরজা খোলা রেখে জান্নাতের বাতাসে জান্নাতের গ্রানে কবরের মধ্যে ঘুমাইবা, সুবহানাল্লাহ। হাজার হাজার বছর ধরে কবরে ঘুমাই থাকবা সুন্দর করে, সারা জীবনের জন্য তোমার অবসর, কিন্তু মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতে কোনো অবসর। তাহলে নামাজ কতদিন? একেবারে মৃত্যু পর্যন্ত। কেন মৃত্যু রাখ পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সবচেয়ে বেশি যে ইবাদতের নির্দেশ দিয়েছেন সেটা হলো সালাত। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার আল্লাহ রাব্বুল আলামিন শুধু আকিমুস সালা বলছেন। আল্লাহ পাক সবচেয়ে বেশি আল্লাহর বান্দাকে নির্দেশ দিয়েছেন কিসের? সালাতের, নামাজের। আজকে মুসলিম উম্মাহ সালাত ছেড়ে দিয়েছে। এই দেশের 90-95% মুসলমান নিয়মিত নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজে পাওয়া যায়, জুমার নামাজে পাওয়া যায়, মাঝে মাঝে তারাবির নামাজে পাওয়া যায়, মাঝে মাঝে জানাজার নামাজে পাওয়া যায়, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সবচেয়ে বেশি যে বিষয়টার নির্দেশ দিয়েছেন সেটি হলো সালাত, সেটি হলো নামাজ। দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পুরা শরীরটাকে ইবাদতের উপযোগী করে বানাইছেন। মানুষের বডিটা, মানুষের শরীরটা মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের উপযোগী করে বানিয়েছেন। মানুষের শরীরটাকে রাব্বুল আলামিন যেভাবে বানাইছেন, পৃথিবীর কোন মাখলুকের শরীরকে আল্লাহ পাক এইভাবে বানান নাই। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা দেখবেন আল্লাহর জমিনে চতুর্দিকে সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু মানুষের ইবাদত আর এই মাখলুকাত গুলোর ইবাদতের মধ্যে পার্থক্য আছে। নামাজ এমন একটি ইবাদত যেই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থাপনা করে দিয়েছেন সমস্ত মাখলুকাতের সব ইবাদতকে এক জায়গায় একসাথে একত্রিত করে ফেলা হয়। সমগ্র মাখলুকাত যত রকমের ইবাদত করে সব ইবাদত এক জায়গায় একরকম একত্রিত করে আল্লাহ পাক সালাত দিয়েছেন আমাদেরকে। আল্লাহর জমিনে তাকিয়ে দেখবেন চতুর্দিকে রব্বুল আলামিন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধু দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে। দেখছেন না কারা? গাছপালা চতুর্দিকে তাকায় দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি গাছপালা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে এই গাছপালাগুলো চতুর্দিকে। তাহলে এই গাছপালাগুলো জন্ম থেকে শুরু করে ইবাদত করে কিভাবে? দাঁড়ায় দাঁড়ায় ক্যাম করে করে ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মাখলুকাতকে রেখেছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রুকু অবস্থায় ইবাদত করে। দেখছেন না রুকু অবস্থায় ইবাদত কোনগুলা? ওরে কথা কয় না দেখি, ঘুমাই গেছেন? দেখেন চতুষ্পদ জন্তুগুলো, গরু ছাগল মহিষ ওট ভেড়া, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোটি কোটি প্রাণী রেখেছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রুকুর অবস্থায় আল্লাহর ইবাদত করে। এগুলো সারা জীবন রুকু করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুকাতকে এমন ভাবে রেখেছেন যেগুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সাজদা করে যাচ্ছে, সুবহানাল্লাহ। কোনগুলা বলেন দেখি? কিছু আছে দেখবেন একবার মাটির সাথে লাগানো সাপ, বিচ্ছু, এ জাতীয় অনেকগুলো প্রাণী, এদেরকে রব্বুল আলামিন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সাজদা অবস্থায় রেখেছেন। আবার কিছু কিছু মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন আত্তাহিয়াতুর সূরতে, তাশাহুদের সূরতে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করে যাচ্ছেন। কোনগুলো? জি, পাহাড়, পর্বত, বিশাল বিশাল পাথর, এগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আত্তাহিয়াতুর সূরতে বসায় রেখেছেন। তাহলে জমিনে কয় রকমের ইবাদত পাইছেন? জি, চার রকমের। কিছু মাখলুকাত দাঁড়ায় দাঁড়ায়, কিছু মাখলুকাত রুকু অবস্থায়, কিছু মাখলুকাত সাজদা অবস্থায়, কিছু মাখলুকাত আত্তাহিয়াতুর অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরটাকে এমন ভাবে বানাইছেন, এই মানুষ দাঁড়ায় দাঁড়াইও ইবাদত করতে পারে, এই মানুষ রুকুও করতে পারে, এই মানুষ সাজদাও করতে পারে, এই মানুষ আবার বসে বসে আত্তাহিয়াতুর সূরতে ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ, দেখো সব রকমের এবাদতের সমন্বয় নামাজের ভিতরে, আর কোন এবাদত নাই যেই এবাদতের মধ্যে সমগ্র মাখলুকাতের সকল এবাদতকে এক জায়গায় একত্রিত করে করা হয়। আল্লাহ পাক এই একটা মাত্র এবাদত দিয়েছেন, যেই এবাদতটার মাধ্যমে সমগ্র মাখলুকাতের সাথে বান্দা মিশে যেতে পারে। সুবহানাল্লাহ, গাছপালা গুলো দাঁড়ায় দাঁড়ায় এবাদত করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, রাব্বুল আলামিন যে মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করে নামাজের ভিতরে, রাব্বুল আলামিন আমাদের সওয়াব গুলো তাদের কাছে পৌঁছাই দিও। যে প্রাণীগুলো রুকু করে সেই প্রাণীগুলো ওই রুকুকারী বা নামাজীদের জন্য দোয়া করে, যে প্রাণীগুলো সেজদা করে সেগুলো সেজদাকারীদের জন্য দোয়া করে, যে প্রাণীগুলো আত্তাহিয়াতুর সূরতে বসে আছে তারা তাশাহুদকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। সুবহানাল্লাহ, সবগুলা মাখলুকাত নামাজীদের জন্য দোয়া করে। নামাজ এমন একটি ইবাদত যেই ইবাদতের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মানুষের শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নামাজের ভিতরে অংশগ্রহণ করে। নামাজের ভিতরে নিয়ত করতে হয়, নিয়ত করতে হয় না পড়তে হয়? জি, আপনারা যে মাহফিলে আসছেন নিয়ত পড়িয়ে আসছেন না? ওয়াইতওয়ান আজহাবা ইলাল জালসাতিল ইসলামিয়া ফি মাদ্রাসাতিল হাফেজিয়া খালসি পড়ে আসছেন, তাহলে তো সওয়াব পাবেন না, নিয়তে তো করেন নাই। কে নিয়ত করছেন? নিয়ত করছেন, নিয়ত পড়েন নাই। নিয়ত হলো করার বিষয়, নিয়ত পড়ার বিষয় না। তাহলে নিয়ত করতে হয়। তাহলে যখন নামাজের নিয়ত করবেন কোথায় করবেন? নামাজের নিয়তটা অন্তরের মধ্যে, কালবের মধ্যে। দেখেন নামাজের মধ্যে কালব অংশগ্রহণ করছে, জমানে কারাত পড়বেন, তাজবি পড়বেন, রুকু মধ্যে পড়বেন, সাজদার মধ্যে পড়বেন, বৈঠকের মধ্যে পড়বেন, কোরআন তালাওয়াত করবেন, জবান নামাজের মধ্যে অংশগ্রহণ করতেছে, এই হাতকে নাড়াচাড়া করবেন, হাত বাইনবেন, তাকবীরে তাহরিমের সময় আফলিয়া দান করবেন, রুকুতে যাওয়ার সময় করবেন, সাজদা যাওয়ার সময় করবেন, হাত সাজদা যাওয়ার সময় দিবেন, রুকুতে যাওয়ার সময় দিবেন, পুরা সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার হাত নামাজে অংশগ্রহণ করতেছে, আপনার পা নামাজের মধ্যে অংশগ্রহণ করতেছে, আঙ্গুলগুলো নামাজের মধ্যে অংশগ্রহণ করতেছে, আপনার আমার চেহারাটা নামাজের মধ্যে অংশগ্রহণ করতেছে। দাঁড়ানো অবস্থায় চেহারাটাকে কেবলামুখী করে রাখতে হবে, সালাম ফেরানোর সময় ডান দিকে বাম দিকে করতে হবে, এই চেহারাটাও নামাজের কাজে অংশগ্রহণ করতেছে, করে নাই? এই চোখটার দিকে তাকাই দেখেন এই চক্ষুটাও নামাজে অংশগ্রহণ করতেছে, চোখটাও নামাজের মধ্যে অংশগ্রহণ করে। কারণ আমরা যখন দাঁড়াই নামাজে তখন চোখ কোন দিকে থাকে? আরে আমার দিকে না থাকে, আরেক দিকে চায়, চোখ কোন দিকে থাকবে? যখন রুকু যাবেন কোন দিকে? জি, সেজদার দিকে। তারপরে যখন সেজদায় যাবেন তখন কোন দিকে? নাকের দিকে। তারপরে যখন বৈঠকে বসবেন তখন কোন দিকে? তখন আঙ্গুলের দিকে। আর তাই এদের মধ্যে বসলে আপনার শাহাদাত আকবুলের দিকে আপনার দৃষ্টি থাকবে, তাহলে দেখেন নামাজের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত চোখটাও নামাজে অংশগ্রহণ করছে। শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গ নামাজের ভিতরে অংশগ্রহণ করে না। এটা এমন একটা আবাদত, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর আল্লাহর আবাদতে অংশগ্রহণ করে। নামাজ এমন একটা আবাদত যে আবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নামের হুমকি দিছেন, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা আল্লাহ সরাসরি বলছেন। সূরা আল মুদাসসিরের 42-48 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে এসছো কি কারণে, তোমাদের কি অপরাধ? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম নম্বরে জাহান্নামে যাওয়ার যে কারণটি তারা ব্যাখ্যা করবে সেটি হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে নামাজি না হলে জাহান্নামে যেতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে তারাবির নামাজ নিয়ে ঝগড়া করে, ফজরের নামাজ নিয়ে কোনো ঝগড়া নাই, খবর নাই। ফজরের নামাজ সময় মুসলিমেরা উঠে না, মসজিদে আসে না, এটা নিয়ে কারো মধ্যে কোনো মাথা ব্যথাও নাই, দ্বন্দ্বও নাই, কিছু নাই। তারাবি 8 রাকাত থাকবো না 20 রাকাত থাকবো, এটা নিয়ে বিরাট বিরাট কিতাব লইলে ঘুরে অনেকে বাহাস কর্ম বাহাস কর্ম, আসো 8 রাকাত না 20 রাকাত, ফজরের নামাজ নিয়ে কোনো বাহাস নাই। অথচ ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এই ব্যাপারে নিশ্চিত। কিন্তু তারাবির নামাজ যদি কেউ একবারও না পড়ে জাহান্নামে যেতে হবে এরকম কোনো বর্ণনা নাই। তারাবির নামাজ একবারই পড়ে নাই রমজান মাসে, হে জাহান্নামে যাইবো এরকম কোনো কথা নাই। কিন্তু ফজরের 2 রাকাত না পড়লে সে জাহান্নামে যাওয়া লাগবে নিশ্চিত, সেটার কোনো খবর নাই ফজরের 2 রাকাতের। তাহলে নামাজ না পড়লে আল্লাহ পাক সরাসরি জাহান্নামের কথা বলছেন। সালাত হলো এমন একটা ইবাদত যেটা হলো আল্লাহ যিকরুল্লাহ আকবার, এটার ভিতরে সকল আল্লাহর জিকিরকে এক জায়গায় একত্রিত করা হয়েছে, সুবহানাল্লাহ। সালাত শুরু হয় কি দিয়ে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার হলো আল্লাহর জিকির, আল্লাহর জিকির দিয়ে শুরু হয়। কোরআনে কারিমের তালাওয়াত আল্লাহর জিকির, নামাজের ভিতরে কোরআন তালাওয়াত হয়, রুকুর মধ্যে আল্লাহর জিকির সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে আল্লাহর জিকির সুবহান রাব্বিয়াল আলা, আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর জিকির, দরুদও আল্লাহর জিকির, সালামও আল্লাহর জিকির। অর্থাৎ পুরো নামাজটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির দিয়ে পরিপূর্ণভাবে সাজাইছেন, সুবহানাল্লাহ। ইসলামের 5টি মৌলিক স্তম্ভের মধ্যে, খুঁটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে ঢুকাইছেন। ইসলামের খুঁটি কয়টা? বনিয়াল ইসলাম ও আলা খামস, 5টি। তন্মধ্যে দ্বিতীয়টা কি? সালাত ওয়া ইকামিস সালাত। ভিতরে ইমান আছে কিনা ইমানের সাক্ষীটা দিতে হবে নামাজের মাধ্যমে। আমার ভিতরে যদি ইমান থাকে ওই ইমানের সাক্ষী দেওয়া হবে কিসের মাধ্যমে? নামাজ। এই জন্য আল্লাহ পাক সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে নামাজকে ইমান দিয়ে বলছেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের নামাজ নষ্ট করতে চান না। এখানে ঈমানাকুম মানে সালাতাকুম। অর্থাৎ সালাত আর ইমান এক জিনিস, সালাতে আর ইমানে পার্থক্য নাই। সালাত নাই ইমান নাই, সালাত আছে ইমান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, ইন্না বাইনার রাজুলে ওয়াস শিরকে ওয়াল কুফরে তারকুস সালা, একজন ইমানদার ব্যক্তির মাঝে আর শিরক কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিলে বোঝা যাবে তার ভিতরে ইমান নাই, নামাজ আছে তার ভিতরে ইমান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, যখন কোন মানুষের দেখবা প্রতিদিন মসজিদে আসা যাওয়া করে, ফাশহাদু লাহু বিল ঈমান, তার ঈমানের সাক্ষী দিও, বলিও যে লোকটা ঈমানদার। কিন্তু লোকটার মসজিদে যেতে দেখো না তো লোকটার ঈমানের সাক্ষী দেওয়া যাবে না, কারণ ইমান যদি ভিতরে থাকে তো ইমানের টানেই সে মসজিদে যাবে। কারণ ইমানের সাথে ওই আজানের ওই নামাজের সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। রাত্রে ঘুমানোর সময় বাচ্চা মাকে বলতেছে, আম্মা রাত্রে যখন আমার টয়লেটে যাওয়ার দরকার হইব, বাথরুমে যাওয়ার দরকার হইব, আমাকে একটু ডাকে দিবেন। বাচ্চা দায়িত্ব দিছে কারে? মারে দায়িত্ব দিছে। তো মা বলতেছে, বাবারে টয়লেট এমন এক জিনিস, রাত্রে যখন তোমার টয়লেটের প্রয়োজন হবে তোমার টয়লেটেই তোমার জায়গায় দিব, মা জাগানো লাগবে না। এমনকি তুমি ভূতের ভয়ে জিনের ভয়ে এখন ঘর থেকে বাইর হও না, কিন্তু টয়লেটের দরকার হইলে তুমি ভূতেরও ভয় থাকবো না জিনেরও ভয় থাকবো না, দৌড় দিবা, মায় ডাকা লাগবে না, তুমি নিজে উঠে যাইবা। ইমান এমন এক জিনিস, ইমান যদি ভিতরে থাকে ফজরের আজান শোনার পরে ইমানের টানেই আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে যায়, কেউ ডাকা লাগে না, কেউ টানা লাগে না, কেউ ঠেলা লাগে না, ইমানে তারে টানি তুলি ফেলায়। যদি তুলতে না পারে, যে ইমান ফজরের নামাজের জন্য তুলতে পারবে না, নিশ্চিত বুঝে নিবেন ওই ইমান তারে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। যে ইমান ফজরের নামাজে তুলতে পারে না, এত দুর্বল এত অসুস্থ, সেই ইমান আল্লাহর বান্দারে জান্নাতেও নিতে পারবে না। কারণ ইমান যখন ইমানের খোরাক পায়, ইমান হলো চুম্বকের মতো জিনিস, যেখানে ইমানের খোরাক পায় শত শত মাইল দূরে হইলেও চলে যায়, হজ করতে যাই আমরা এখান থেকে কত দূরে, কত দূরে না দেখেন, এত টাকা খরচ করে এত কষ্ট করে আমরা হজ করতে যাই, কেন যাই? ওখানে হজ করা আমার ইমানের সাথে সম্পর্ক, আমার ইমানের খোরাক, এজন্য সেখানে চলে যাই। দেখেন আজকের এই মাহফিলে কত দূর দূরান্ত থেকে আসছে, বেনাপোল থেকে আসছে, কত দূরের থেকে, দূরের থেকে বাইরে আসছে, কেন আসছে? বাগেরহাট থেকে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে ভাই বোনেরা আসছেন, কেন আসছেন? ইমানের খোরাক নেওয়ার জন্য, ইমানের টানে এসে গেছেন। তারা বুঝছেন এই মাহফিলে গেলে ইমানের কিছু খোরাক পাবো, এই জন্য ইমানের টানে চুম্বকের টানে এত কষ্ট করিয়ে চলে আসছেন। সুবহানাল্লাহ, এটা দুনিয়ার কোন স্বার্থের জন্য আসেন নাই, একমাত্র ইমানের টানে, ইমানের কারণে আসছেন। ইমান একটা চুম্বকের মতো, যেখানেই তার খোরাক দেখবো ইমান ওখানে দৌড় দিবে, যদি না দৌড়া বুঝতে হবে ভিতরে ইমানে নাই, ইমান মরে গেছে, ইমান অসুস্থ হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, সলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বেনা বানাই দিছেন, সলাত আছে ইসলাম আছে, সলাত নাই ইসলাম নাই। কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব কোন আমলের? কেয়ামতের বিভীষিকাময় ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম রব্বুল আলামিন যে আমলটা দিয়ে হিসাব শুরু করবেন, ইল্লা আওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাত মিন আমালিহি সলাতুহু। কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলটা দিয়ে বান্দার হিসাব শুরু হবে সেই আমলটা হলো সলাত, সলাত দিয়ে, নামাজের হিসাব দিয়ে শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সলাতের হিসাবটা যদি সঠিক হয়ে যায় ফাইন সলুহা, যদি সলাতের হিসাবটা ঠিকমতো হয়ে যায় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সেই লোক সফল হয়ে গেছে, কৃতকার্য হয়ে গেছে। সলাতের মধ্যে যদি দরা খায়, সলাতের হিসাব যদি ঠিক না হয়, ওয়াইন ফাসাদা, সলাতের হিসাব যদি নষ্ট হয়ে যায়, ফাকাদ খাবা ওয়া খাসারা, সে কিয়ামতের ময়দানে একেবারে বরবাদ হয়ে গেছে, খাসিরিন হয়ে গেছে। তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে হলে, আল্লাহর দরবারে হিসাব দিতে হলে প্রথম লাগবে কি? সলাত। গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম হলো সলাত, গুনাহ মাফ করার, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সলাত। সলাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ সব দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক পাঁচবার তুমি গোসল করো, তোমার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু থাকতে পারে না, লা ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কিচ্ছু থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা বান্দি দৈনিক পাঁচবার এরকম সালাত আদায় করবে, তার শরীরের ভিতরে তার আমলের ভিতরে কোন গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, সালাতের মাধ্যমে সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন, সব গুনাহ মুছে যায়। সুবহানাল্লাহ, তাহলে গুনাহ মাপের বড় মাধ্যম কি? সালাত। আল্লাহর দিদার চাইলে, আল্লাহকে দেখতে চাইলে, আল্লাহ সাক্ষাৎ চাইলে কি লাগবে? সালাত। নামাজ নাই, আল্লাহ দেখা সাক্ষাৎ পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন পূর্ণিমার রাত্রে চাঁদের দিকে দেখাইলেন, দেখাই বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, এই চাঁদটাকে যেমন তোমরা দেখতেছো পূর্ণিমার চাঁদ, আল্লাহ রাব্বুল আলামিনকেও তোমরা ওছেরে এরকম দেখবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে মনে কয়, হারে আল্লাহরে দেখমু, আল্লাহর এত ইবাদত করলাম সারা জীবন, আল্লাহরে দেখলাম না, আল্লাহটা কেমন, আল্লাহরে কেমনে দেখমু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আল্লাহকে যদি দেখতে চাও তোমাদেরকে আমি একটা আমল শিখাই দিচ্ছি, সেই আমলটা হলো যখন সূর্য ডুবে আর যখন সূর্য উঠে তখন দুইটা সালাত আছে, সূর্য ডুবার আগে একটা সালাত আছে, সূর্য উঠার আগে একটা সালাত আছে, এই দুইটা সালাতকে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পাবা। সুবহানাল্লাহ। এই দুটা নামাজ কোন কোন নামাজ? মাগরিব না, আসর আর ফজর, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, দুটাই আগে। আগে মানে আসর আর ফজর। দেখবেন অনেক মানুষের আসর আর নামাজ কাজা হয়, পড়তেছি পড়তেছি করে করে সূর্য ডুবে যায়, আসর আর নামাজ কাজা হয়ে যায়, আসর আর নামাজকে গুরুত্ব দিতে পারে না, আবার ফজরের নামাজকে গুরুত্ব দেয় না। ফজরে তো এই দেশে মসজিদে, অনেক মসজিদে ইমাম মুয়াজ্জিন সাহেব ছাড়া একজন মুসল্লিও পাওয়া যায় না, এরকম মসজিদও আছে, অনেক জায়গায় আছে ইমাম সাহেবের মধ্যে, অনেক জায়গায় আছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব নাই, একজন আসে খালি মুয়াজ্জিন আসে ইমাম সাহেবও আসে, এরকম মসজিদও আছে বাংলাদেশে। ফজরের নামাজের অবস্থা খুব করুণ, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আবার ফজরে অনেক মুসল্লি আছে, এরকম মসজিদও আছে। কোন কোন এলাকায় দেখেছি ফজরে অন্য নামাজের থেকে ফজরে মুসল্লি বেশি হয়, এরকম মসজিদও দেখছি আলহামদুলিল্লাহ। সব জায়গায় যে একই রকম তা না, কিন্তু অধিকাংশ জায়গায় জোহর আসর মাগরিব এশায় যে মুসল্লি হয় ফজরে তার দশ ভাগের এক ভাগও হয় না। তাহলে আল্লাহকে দেখতে হলে কি লাগবে? নামাজ লাগবে। পুলসারাত পার হইতে হলে কি লাগবে? পুলসারাত। পুলসারাতের উপর দিকে ট্রেন চলে, জাহাজ চলে, কি চলে? এমন একটা সারাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা জহরা নাই জাহান্নাম, জাহান্নামের উপরে এই ব্রিজটা, এই সেতুটা আল্লাহ পাক রেখেছেন, এটা এত জটিল, এত কঠিন, এটার উপর দিয়ে হেঁটেও পার হওয়া যায় না, এটার উপর দিয়ে কোনো গাড়ি ঘোড়াও যায় না, কিছুই যায় না, পার হইবেন কেমনে? এইটা পার না হইলে জান্নাতেও যাওয়া যায় না, কারণ জান্নাতটা এর ওই পাশে জান্নাত, তাহলে এটা পার হইতেই হবে, এটা পার হইতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। এটা পার হইবেন কিভাবে? সালাত লাগবে, সালাতের নূর লাগবে, নূর, সালাতের নূর যার ভিতরে যত বেশি থাকবে ওই আল্লাহর বান্দা তত তাড়াতাড়ি বুলসারাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নূর বেশি কালেকশন করতে হলে নামাজ লাগবে, নামাজ নাই তার শরীরে, তার চেহারায়, তার হাতে কোথাও নূরে নাই, সালাত যত বেশি, এই জন্য ফরজের পরেও সুন্নত নফল বেশি বেশি সালাত, যত বেশি সালাত থাকবে তত দ্রুত গতিতে ফুলসারাত পার হওয়া যাবে। সুবহানাল্লাহ। নামাজের সাথে সম্পর্ক হলো ওযু, ওযুর কত ফজিলত। সুবহানাল্লাহ। অজু মানে এরা ছান কপালের, ছাত কপালি, ছাত কপালি বুঝেন তো, মানে গোড়া আছে একশোটা, একটা গোড়ার কপালে ছাদ আছে, সাদা আছে, তাহলে ওই একশো গোড়ার মধ্যে ওই একটা গোড়াকে যেমন আলাদা করে ছিনা যায়, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে অজু করনেওয়ালা মানুষগুলোকে আলাদাভাবে ছিনা যাবে। সুবহানাল্লাহ। আলাদাভাবে এই মানুষগুলোকে ছিনা যাবে, যে মানুষগুলোর সবসময় অজু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা গুররাম মুহাজ্জালিন, এরা শুভ্র অঙ্গ প্রত্যঙ্গের অধিকারী, এদের চেহারা শুভ্র, এদের হাত শুভ্র, এদের পা শুভ্র, অজুর অঙ্গ গুলো কেয়ামতের ময়দানে জকমক করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ না হইলে কেয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসাবেও চিনবেন না, কারণ এই গোর্রম মহাজ্জালীন না থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে উম্মত হিসাবে চিনবেন না। নামাজের জন্য আজান, আজান যত বেশি দিবে কেয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবের গর্দান অনেক লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সবার থেকে লম্বা হয়ে যাবে মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেবের এত ফজিলত, যদি আজানের ভিতরে কি ফজিলত এটা যদি মানুষ জানতো তো প্রতিদিন আজানের জন্য লটারি দেওয়া লাগতো, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজানের জন্য লটারির ব্যবস্থা করা লাগতো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের জন্য দোয়া করছেন, মুয়াজ্জিনের জন্য দোয়া করছেন। ইমাম সাহেবের দোয়াটা হলো আল্লাহুম্মা আরশাদিল আইম্মা, মুয়াজ্জিন সাহেবের দোয়াটা হলো ওয়াগফিরলিল মুয়াজ্জিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ ইমাম সাহেবদেরকে আপনি হেদায়েত দেন, মুয়াজ্জিন সাহেবদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, ইমাম সাহেবদেরকে হেদায়েত দেন আর মুয়াজ্জিন সাহেবদেরকে মাফ করে দেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন হেদায়েতের দোয়ার চাইতে মাগফিরাতের দোয়ার মর্যাদা বেশি, এজন্য ইমাম সাহেবের থেকে মুয়াজ্জিন সাহেবের মর্যাদা বেশি। মুয়াজ্জিন সাহেবের মাফ করে দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে বিফলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কোনোদিন বিফলে যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের জন্য দোয়া করছেন, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেন, কত বড় ফজিলত। এখন দেখা যায় আজান দিতে চায় না, একজন একদিন মুয়াজ্জিন সাহেব না থাকলে মসজিদে কেউ আজান দিতে চায় না, এজন্য সবাই মুয়াজ্জিন হয়ে যাবেন। বেতনভুক্ত মুয়াজ্জিন দরকার নাই, আপনি বেতন ছাড়া সবসময় যে খালি আজান দিবেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ঘোষণা অনুযায়ী আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে সালাতের ব্যাপারে অসংখ্য আয়াত আর হাদিস আছে, শুধু সালাতের ফজিলত সালাতের গুরুত্বের ব্যাপারে কোরআনে কারিমে এত বেশি আয়াত আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বেশি হাদিস আসছে এই সালাতের গুরুত্বের ব্যাপারে, যেটা অন্য কোন আমলের ব্যাপারে এত বেশি আসে নাই। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, আপনাদেরও রাত বেশি হয়ে গেছে, ধৈর্যচ্যুতি হচ্ছে, অনেক ভাই তো উঠেই গেছে, আর যে ভাইয়েরা আছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সদাচরণ করার এবং সালাতকে বা জামাত মৃত্যু পর্যন্ত সঠিকভাবে আদায় করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিদআত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী জলসাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই ইসলামী জলসার ব্যবস্থাপনার জন্য যত ভাই বোন শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, সকল সহযোগিতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন।